হে তরুণ, শহীদের খুন রাঙা পথে জিহাদি কাফেলার পদচিহ্ন দেখে মঞ্জিলে মাকসাদ নির্ণয় করে নাও। জেনে রেখো, শাহাদাতকে বুকে আলিঙ্গন করে যারা হয়েছে বরেণ্য, তুমি তাদেরই উত্তরসূরি। আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নার মুজাহিদ, মানি না করম ওরা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া করি না কারো তরে কুরনিস। আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নার মুজাহিদ, মানি না করম ওরা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া করি না কারো তরে কুরনিস। আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নার মুজাহিদ, মোরা রাসূলের জীবনের সংগ্রামী প্রতীক, মোরা সিদ্দিক মোরা ফারুক, মোরা রাসূলের জীবনের সংগ্রামী প্রতীক, মোরা সিদ্দিক মোরা ফারুক, মোরা নব্য জাহেলিয়াতে পৃথক করি আসল নকল আর ঠিক ও বেঠিক, মোরা নব্য জাহেলিয়াতে পৃথক করি আসল নকল আর ঠিক ও বেঠিক। আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নার মুজাহিদ, মানি না করম ওরা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া করি না কারো তরে কুরনিস। আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নার মুজাহিদ, মোরা কুরআনে ঘোষিত হিজবুল্লাহ, মোরা হাদিসে ঘোষিত সাইফুল্লাহ, মোরা কুরআনে ঘোষিত হিজবুল্লাহ, মোরা হাদিসে ঘোষিত সাইফুল্লাহ, মোরা যুগ শ্রেষ্ঠ গাজী রফি মোল্লা, মোরা স্বাধীনতা সংগ্রামী বীরতি তুমির, মোরা যুগ শ্রেষ্ঠ গাজী রফি মোল্লা, মোরা স্বাধীনতা সংগ্রামী বীরতি তুমির। আমরা যে নির্ভীক কুরআন ও সুন্নার মুজাহিদ, মানি না কারো মোরা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া করি না কারো তরে কুরনিস। আমরা যে নির্ভীক কুরআন ও সুন্নার মুজাহিদ, শিরক ও বিদাতের স্রোতে মোরা নিশ্চল, মোরা বাতিলের ধাক্কায় পর্বত অটল, শিরক ও বিদাতের স্রোতে মোরা নিশ্চল, মোরা বাতিলের ধাক্কায় পর্বত অটল, তাওহীদের সিবায় মোরা হাবশি বিলাল, মোরা কুফুরির মতবাদে দেই শতধিক, তাওহীদের সিবায় মোরা হাবশি বিলাল, মোরা কুফুরির মতবাদে দেই শতধিক। আমরা যে নির্ভীক কুরআন ও সুন্নার মুজাহিদ, মানি না করম ওরা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া করি না কারো তরে কুরনিস। আমরা যে নির্ভীক কুরআন ও সুন্নার মুজাহিদ, মোরা জালিমের মৃত্যু মাজলুমের প্রাণ, হাতিয়ার হলো মোদের পূর্ণ ঈমান, মোরা জালিমের মৃত্যু মাজলুমের প্রাণ, হাতিয়ার হলো মোদের পূর্ণ ঈমান, শক্তি যোগায় তাতে আল কোরআন, মোরা মানব জীবনে আঁকড়ে ধরি সুন্না নবীর, শক্তি যোগায় তাতে আল কোরআন, মোরা মানব জীবনে আঁকড়ে ধরি সুন্না নবীর। আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নার মুজাহিদ, মানি না করম ওরা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া করি না কারো তরে কুরনিস। আমরা যে নির্ভীক কোরআন ও সুন্নার মুজাহিদ, মানি না করম ওরা আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া করি না কারো তরে কুরনিস, করি না কারো তরে কুরনিস, করি না কারো তরে।